আজও ভুলিনি আমি, মনের মাঝে আজও আছো তুমি, ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি, মনের মাঝে আজও আছো তুমি। এ জীবনে পাওয়া উপহারের মাঝে, জীবনে পাওয়া উপহারের মাঝে তুমি সবচেয়ে দামি, ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি, মনের মাঝে আজও আছো তুমি, ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি, মনের মাঝে আজও আছো তুমি। আজও আছো।